سورة الناس. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامي. اي نبي تمي بولو امي اشرايه جاي مانوشير مالكير كاچه امي اشرايه جاي مانوشير اصل بادشاهر كاچه امي اشرايه جاي مانوشير اك ماتر معبودير كاچه امي اشرايه جاي কুমন্ত্রণা দানকারীর অনিষ্ট থেকে, যে প্ররোচনা দিয়েই গা ঢাকা দেয়, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, জিনদের মধ্যে থেকে হোক বা মানুষদের মধ্যে থেকে হোক, তাদের অনিষ্টের হাত থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই।